بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم، هن لباس لكم وأنتم لباس لهن، علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم، فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم، وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر، ثم أتموا الصيام إلى الليل، ولا تباشروهن وأنتم عاكفون في المساجد، تلك حدود الله فلا تقربوها، كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. مي رمضان مهوغي مسلتان الله سبحانه وتعالى مي بيان كرباني شلانك وحي كرباني. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم، تبامي هنن حلال كرويجي রোদামহুগে রেতাহুগা তিয়াবামি হুঙ্গে আমিঙ্গে গাতুগা এদ্দাহ করুন। মি রমজান ইসলাম দিনুগা এমএ ফুরতম কোড়ুগা এই শরিয়াতু শরিয়ে ফেশনু দুবাসওয়ারুগা রমজান মাস ফেহিজ্জে নামা দেন এভেস মিহাকান এনাগে আমি মিহা গাতুগা রে করুন হুদ্দবেগে নেনুয়ে মুনি রমজান মাস এক্কো দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ্দ কুরবিয়েগে ফাহুগা রেগণো হামায়কানি রেগণো হুদ্দা কুরবি এগে সাবাবুস বায়ান কুরবানমি হুদ্দা কুরবান জেহুনু সাবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান রমজান মাহুগে রেতাহুগা হুদ্দা কুরবান জেহুনু সাবাব আল্লাহ মি আয়াতহুগে মি আয়াতুগা মি বায়ান কুরবানি মি আয়াতুগে ফাহু কোলুগা আল্লাহ ওয়াহি কুরবানি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন একাবালুন নাকি ইতিয়াবামি হুন্না ওয়া লিবাহেকে আদি তিয়াবামি হুন্নাকি একাবালুন না ওয়া লিবাহেকে মি বরা ফুম মানে কুলে গেমবা কালিমায় মি তিয়াবা মি হুন্না কি এ খাবালুন না ওয়া লিবাহে কে আদি খাবালুন না কি তিয়াবা মি হুন্না ওয়া লিবাহে লিবাহ কি ইনসান আগে আওরা নিবা কর মটকা ওয়াইচে এম আওরা ইবস মি হাগা কাশু কর মা কি এই হুদ্দ গেমবা কামেন নং এই কি হাম এ ফাদাই আবি মি হা গে হুরি আয়বুতা এহ মিস্তা কুন্না ফির মি হা বায়ান কো গেন নওয়ানি হারাম কামে বড় বড় হারাম কামে হাম এ ফাদাই ফির মি হা গে হুন্না আয়বে আম্বিমিহা এহমিহাকা বায়াং কোগেনওয়ান এবেস হামা এফাদা বড় হারাং কামে এই দেমাফিরিং গে দেমেদুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুদগ গে জারিয়াং এ দেমাফিরিং গে দেমেদুগা হালাল কুরবানি ইয়াফফাহুগা আম্বিমিহা ফিরমিহা গে আইবেন হুরিয়া ইংগেন হামা এফাদা ফিরমিহা আম্বিমিহা গে আইবেন হুরিয়া ইংগেন এ এহমিহুনা ফাল কুরমাকি এই ওয়ারাব বড়ং হারাং কুরবা ফাওয়া কামে এহিং কামা আল্লাহ মাই কুরবানি তিয়াবামি হুনা ওয়া লিবাহে কে কামালু নাকি এবাহি আওরানি মা কুরমা ওয়া লিবাহে কে আইবুতান নিওয়া কুরমা ওয়া লিবাহে কে হামা এফাদান তিয়াবামি হুনা কি এ খাবালুঙ্গে আইবুতান নিওয়া কুরমা টাকা ওয়া লিবাহে কে দেন আল্লাহ মাহি কুরবানি সাবাবু রমজান মাহুগে রেতা আমি মিহায় দান কুরমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ্দা কুরবি সাবাবু বায়ান কুরবানি আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম আল্লাহু দেনে ওডিগেন ফিয়ে আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম হামাকারুন তিয়াবামিহুন তিয়াবামিহুন গা আমিল্লা নাফসুতাকা খিয়ানাই তেরিওয়াকা রমজান মাস এক কমিওনি হারাম কুরাবা এহেন নামে সিররু সিররু এবা কুদি কুদি খান্তা এবা কুরেবে বাগু বাগা এমা মি খিয়ানাতে আমিল্লা নাফসা কুরেবে খিয়ানাতে এমা আল্লাহ দেনে ওডিগেন ফিয়ে তিয়াবামিহুন তিয়াবামিহুন গা আমিল্লা নাফসুতাকা খিয়ানাই তেরিওয়াকা এহেমা ফাতাবা আলাইকুম আল্লাহ তিয়াবামিনা তাওবা লাভা ফিয়ে وعفا عنكم ادي معاف كورا بافيا تي بامي هن اهم بما فالان باشروهن مهار تي بامي هن اللهم غريتهو كملنا مباشره قراره ادنا قراره وابتغوا ما كتب الله لكم اي تي بامي هن تكا الله منبر كور بيچكن اديشه ابي دارينا اديشه وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر اي تي بامي هن كاشه ادي بوشه تي بامي هن খাড়ু রোদিং হুদু রোদি ফাড়ু এজ্জাউ মদ্দান দে মিনাল ফাজর এই ফাজরুগে মিগে মুরাদ কি ফাজরুল কাযিবুম ফাজরুস সাদিক ফাড়ু এজ্জাউ মদ্দান দে mi qur'anu ga ayat mi ko tangi bahuri asa ehma lafzi hama ekan arabiy nguna kas qur'an ne nge ne mi ken ge ecche ki asaw be kalon mi kan e bahuri kurawwa fa sahabiya ku innabi rojje baris daral lagin e tifen nande paalwan he tum ve kan diara ko se faalen noy adivas mi keven mi hadis qur'an me ayatu ga allah mi wahi qur'ani e faal ve jama daande kaashe boshe den he tum vira ko se faalen noy den kareema rasulullah sallallahu alaihi wasallam sawal kurum dannawani ei ege muradun nu ege muradaki fajrul kadibum fajrul sadiqu faal vejjum addan denne ei mi kina aya isharata ei kitu qur'anu ga rasulullah sallallahu alaihi wasallam sunnat sunnatu ge sebhuri mifada ibara itan aswa ekken kinaya ge lafzu ki aslu hagigi ibaratakun nu bunaveni ehen ibaratakun isharata ekkoffa ichcha bune bebas e arabige ma kurisurwes wahaga deke mundia goten ei urwan bawale unirwes arabige ma hirum wahaga deke mundia goten ei wahaka wes dakka e gota isharaa kinaa hagige lafzuge aslu lafzu bayanno ko isharaa kinaa eden arabi bahuge wara bodati ma hirun ek engen kommeka arabi bas samay kan enguna kas qur'anu ga maane ne engen ei qur'anu ge bahuri bay lafzu ta lafzi maana naga fiya ege maana ti maanwa شرعي بين معنى تبين لفظ توقيع بهوري دم يحيي قربني ثم أتم الصيام إلى الليل انتبامهن رودة انتبامهن فرهم قراحة ريغنة حمايا يبهي ريغنة حمايا نكاتي بيشة انتبامهن ولا تباشروهن وأنتم عاكفون في المساجد دم الله يحيي قربني انتبامهن مسكتك اعتكاف اتباهن دوغا انتبامهن أمبنا ادان قراحة ইতিকাফাং ইন্নার ইতিকাফা কে দিহা দোসন লম্মাওগে ফাহু দিহা দুহাওগা এই সুন্নাই বেগেম বানি আদাত সুন্নাই বেগেম ওয়া আদাত কি এই রামলম্মাওগে ফাহু দিহা একগা ইতিকাফাং ইনো দেখ এদ্দুয়াস এমমে মাতুমিনি এই এমমে রিওয়ায়াতাকুন এবালিবে এদ্দুয়াস ইতিকাফাং এই উমরুগে ফানো বিদালবানি আল্লাহর রাসূলায়ে তিমান্না ওয়ানি মসজিদুল হারামুগা এদ্দুয়াহু ইতিকাফাং ইনো মান্না তরুগুনা ফাইজাহিলিয়া জামানুগা হাদিসুল কুরবানি উমরে উমরুগে ফান উমরুগে নাদরু ফুদ্দাশ এম এদ্দুহু এমমে মাধ্যমিনে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিহা ইয়াকবুর মাদেন নুকুরাব্বা ইতিকাফ এম ইতিকাফ কেমমে ফুরি হামামিনি দিহা দুয়াস এই রমজান মাহগে ফাহু দিহাই ইতিকাফান ইন্নাইরুগে ইবাদতুকে এবস কামেন নুকুরাবেন এ দিহা দুয়াস সেনা কেককগেন ইন্নাই জিহেন আমি মিহাকা কেয়ারন ওয়েবেন আল্লাহ আই কোরান মালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ ইবামিহুম মিসকিতাহু গে ইতিকাফাত তিবে হিন্দু গে কামালুন্না গায় গোলে নুমুলেশে যা তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা মি আল্লাহ গে হাদ্দু তাহকে কানাড়ি গেমবা ইয়া কায়রনু আশে ফাহানালা দেইদান কায়রনু আশে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইত্তাকুন আমা মিফাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস্তাকুনা ইকলাঙ্গ আয়াত তা বায়ান কো দেবানি এই মিস্তাকুন তাকওয়া বেরবেতো এ মিস্তাকুন আল্লাহ বেরবেতি বেতো এ তেন আল্লাহ ওয়াই কোরআন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন-নাসি বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন tiyabami hun tiyabami hunga mudata tiyabami hunga meduga batil gotuga kanu leshe batil gotuga ei kine batil gotuga kan batil gotuga keuma kimi ati rishwatu di keuma riba keuma mi haka makar hadagen echche vikkagen keuma me biya fari daira ges mate hus makar mi haku fasae rakka kuram benga kalla fi ege ati riba mi haku masai kokgen lari pochen hoda fi es makar hadagen hus মুজি তামাগামি অতি ফাসাদা ইন ফাসাদ এম এগোতাং আল্লাহ মে কোন তেবামি তেবামি হে মেদুগা মুদাতাং হারাং গতুগা নুকাশে বাতিল গতুগা নুকাশে ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন এগে জারিয়া তেবামি হুম কাবিং গে গাতাং এব দে মাসালাতাং হিফাগেন এই litakulu fariqan min amwalin nas ay mistahunge mudatahuge terem bay kalumare tiyabamihum bil ismi fafain wa antum ta'lamun tiyabamuna ka inge irus rishwah digen watami ganuni wakilaka fasatake digen midani gos enage hagge vesnuge na yatulani ki mihegge hagge gina fahara mihegge hagge kotak gos ganuni wakilenge na bayan kurenan eba de dakkain harufiya এবং হুরি বাবর মালেগে কান্তাই হিগানি মুলিম বেস গানুনি ওয়াকিলুন এচি একানি মিস্তাউঙ্গে মুদাতা বাতিল গতুগা এই হাম হক বাতিল হক গতুগা এনা হুশালা বাতিল হক গতুগা এই ফদা ওয়াহকা দেখুন তেরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদেশ করেন তিয়া বামি হুন গেতেরে বাইম্মি হুন তিবেতে ওয়াহাক দেখকো মলমি হুন এমি হুন এ দাক্কালা ওয়াহাকয়া গাদি মাসালেনি মালানি আন্দা কুরাহে এগোতক গাদি এ খান্ডায়াদেনি নরকাইন বাইকে এনা নুকাশে এহেন নামেস মিস্তাহুন এবস ফারওয়ানি হামত এহেন মিহেগে মুদাকান এঙ্গে ইরুয়েস এ মুদাতান আতুলাগা তোমাট্টাকা এনা কোটুগে দাও ওয়াহু শালানি এগোতং এ ওয়াহাক মিতাঙ্গে বায়ান করানি তিয়া বামি হুন গাদিঙ্গে গাতা মিস্তাহুঙ্গে মুদাতা কেমাট্টাকা ফাফাইন ফাফাগে জারিয়াইন ফাফা ফাফা ফাফাবেরিবেগেন তিবে মিস্তাহুঙ্গে মুদাতা কেমাট্টাহা গাদিঙ্গে গাতাঙ্গে মাসসাতাং হুশানালারে তিয়াবামিন একে ইঙ্গে ইরুয়েস তিয়াবামিন ইঙ্গে তিয়াবামিহুঙ্গে মুদানুং কাঙ্গে ইহেন নামেস গাদিকারিয়েগো মাসসাল হুশালাগে গানুন ওয়াকিলে মেদুয়ারি কগ্গে বাতিল হাগ্গু গতুগা তি মুশালাদে বাতিল হাগ্গু গতুগা আমরাইলা তিয়াবামিহু মিস্তাহুঙ্গে মুদাতা কে তিগানে গতন কুরাশ আদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি হান্দুগে মাসালাতে বায়ান কুরবানি ওয়াহি কুরবানি ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুত মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুত মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা মিস্তাহুম কালিফানা সুওয়াল কুরবানাতে হান্দাবে হেওত হাঁদু একি মিম্বর তক মিনানি হাঁদু মাহুগে মাহুগে একি আদাদ মিনানি কি বারং হাঁদু এ হাঁদুগে এ বদলওয়া বদলুন তক আবে হে গতুম খালি এক ফান আমি ইস্তাকুন সওয়াল কুরবানতে খালি এক ফান বিদাল ওয়াশে কুল হিয়া মাওয়াকিতু লিন নাসি ওয়াল হজ খালি ফান বিদাল ওয়াশে এই মিস্তাকুন না বাগুতু বায়ান কুরম বা ইচ্ছেকে এই আদি হজ্জুগে বাগুতু তা বায়ান কুরম টাকা হজ্জুগে মেয়ার হাঁদু বালাফ মিরোদে তিবেন বেশ জিহেনি আদি হাঁদু বালাফ রোদ দু কল্লা ঈদ কুরম বেশ মি জিহেনি হামা এফাদাং হজ্জ বেশ এবা জিহে হাঁদু বালাং হজ্জুগে মাস মি ফেরেনি শব্বাল মাহ শব্বাল মাহকে এককুম মি ফেরেনি হজ্জুগে মাস্তা হজ্জু হজ্জং ইহরাম বাদেবেনি শব্বাল মাহ এককুম ফেরিগে হজ্জং ইহরাম বাদেবেনি এমা হজ্জুগে বাগুত তাবেস বায়ান কুরম টাকা আল্লাহ লাভ ওয়া ইচ্ছকে হাঁদু এমা হাঁদা কি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস্তাকুন না মাস্তাকুগে আদ আদাদু বায়ান করতে হাঁদু হাঁদুকে জারিয়া এই হাঁদুকে ইং হিকমাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ ওয়া ইং হিকমাইন এই মিস্তাকুন না মাস্তাকুগে আদাদু বায়ান করতে মাট্টাকা এমা মিস্তাকুন কাইফান সওয়াল কুরবানতে হাঁদু এ বদলওয়া বদলুমা বেহে গতুম মাহুগে কি দুস্তা হুগা হাঁদু বদলুমা বেহে গতুম কালিফান বিদালওয়ার এই মিস্তাকুন বাগুতু বেল মাট্টাকা ওয়া ইচ্ছেকে আদি হজ্জুগে বাগুতু বেল মাট্টাকা ওয়া ইচ্ছেকে دمي وحي قربني وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى هيوك من نون ايكي تيباميهم تيباميهم جيك والدرم ونمي والدرم فرق فحت فحت درم ونمي فلما تنعر ايكي دمي قبرنا فلما تنعر ايكي ونم اي ابس هيوك من نون ولكن البر من اتقى اكمك هيوك مكي اي تقوى واميهم تقوى كمك ايباني هيوك ওয়াতুল বুয়ুত মিন আবওয়াবিহা তিয়াবামি হুঙ্গে তাকাং আন্নারে গে তাহুগে দরুং গে তাকাবান নারে তিয়াবামি ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন আই তিয়াবামি হুং আল্লাহ বিরওয়াতি ওয়াশ এই তিয়াবামি হুনা কামিয়াব লি বেতোয় মে আনসারি বে কালুং গে ওয়াহাকে মে বে কালুং হজ্জং ইহরাম বান্দেফা ইহরাম গে হালতু গে আব্বান নান্যা এমি হুং দরাকুন নওয়াদে ফুলাম মাতিং আরা ফাহাতু দে এমি হুং ইকুরা গতু গে ইহরাম গে মি ওয়াগত কি বোনিবা রে বোনিবা বে তামি দরম মিহারমি ওয়ান্নানি ওয়ান্নাইর বোমাচ্চং ইবারা ইচ্ছে এ এমি হুন দেখেনি ইহরামগা মিহার বোনিওয়া কুরুম মানাতা বোনিওয়া কুরুম মানা ইহরামগা এমি হুন মি দেখেনি এ গোতাং ইচ্ছেগে দারহ ওয়ানাস বোনিওয়া কুরে উনি কামাং এ এমেগেন ফুলাম মাতিং আরান মিহার শিয়াই কান্তা কুরা গইং শিয়াই মিহার ওস কান্তা কুরানি এমি হুন ইহরামগা এমি হুন হজ্জাত দায়রো এমি হুন উন্নানি কুরিবাগে বাস তাকুগা মাতিবেস নাগা বাস দুব্বা বাস এগোস মাতি নাগা এমি ইহরামগা নুয়ান্নানে বাহুগেস মাতিমি হিয়ায়ে ফাইনি মামি হুম বালানি বোনি ওয়াবি কামানে এমি হং হেম বেগেন ইয়াউমুত তারবিয়া এই হজ্জ মাহুগে আব্বানা দুয়াস এই তারবিয়া দুয়াস এ দুয়াহ কো এমি হুন নান্নানে মিনায়াকা এমি হুন নাং তৈয়ার কো কোন টেন্ট তা উন্নানে হাম হুসকো এ দুয়াহ একাম এ দুয়াহ কি সুন্নাই গো তা কি এ দুয়াহুগা মিনায়াং আউ মিনায়াং আন্নান জেনে হেন্দুনু এ দুয়াহ এ দুয়াহ হেন্দুনু আন্নান জেনে এ দুয়াহ পাতিসনাত কোগেন হেন্দুনু ফুরান জেহেনি আরাফাত দা এ নুয়াওয়ান দুয়াহুগে মেমি হুন নান্না না আব্বান দুয়াহাকু মি মিনায়ক এই মিনাগে টেন্ট আব্বান নাঞ্জি হে এ বো বো নি ওয়ানি কামা মি হুমি কোরানি mimihun dani arafata nuwana doho mimihun ihram bannani bandigen dani arafata den arafain nimigen dihawana doho jihe ihram kandan ihram kandayaga mimihun minaya ganna nem mihun kura gotaka nuwajju swanni mi ei mi mimihun mi kantak kori gota allah me kuran ei kom heo kamen nuuna ei tiyaba min ti kurani kiye gege fulam matin erum ek godega sei heo kamen nuuna ei ki heokama ki ei takwaaver kame hagiyatuga heokama ki takwaaver kame ehma tiyabami hunge tahuge dorum wannaase upulam matin naaraase den allahumma hi qurawani jihaduge waah kolam mitanga waqatilu fi sabilillahi alladhina yuqatilunakum wala ta'tadu innallaha la yuhibbul mu'tadin waqatilu fi sabilillahi tiyabami hun allahuge mauga hangurama kuraase الذين يقاتلونكم تيباميهن حنغرام قراميهن حنغرام قراش ولا تعتدوا ادي تيباميهم حد فهن لا نداش امي اي ميواني منسوخ قرب مياي واني منسوخ قرا مياي تون ديهوا غتوغا مشركون نفرن نهن نفشين اميهم فرتا مسلمون حنغرام فشيما فشي غتا ميوتي اهن نمس مياي واني منسوخ قرب mushrikun nuferias hangurama fesena mushrikun na eyemi huna dawat furatama deinchi dawat dih dawat qabul nu kofia islam dinu dawat qabul nu kofia emi huna hangurama fasase uti anga rasulullah sallallahu alaihi wasallam basfulu anek kami qur'anu ge mi ayatun allah mi wahi qurbani fa idzan salakhal ashhurul hurum faqtulul mushrikeena haith wajadtumuhum mi ayatu allah mi wahi qurbani hurumait terivegen wa masartan hingajje hindu মুশরিকুন ফেনুন তানাকুন আমি না কুরআন কুরআশ মুশরিকুন না ফেনুন তানাকুন কুরআন কুরআশ এই হুরমাইত্তরি বেগেম ওয়া মাসরতাহুগা হাঙ্গুরাম কুরুম বানি মানা কুরাবা এই হারাহাং কামে হুরমাইত্তরি বেগেম ওয়া মাসরতাহুগা হাঙ্গুরাম কুরুমা কি এই যুলহজ্জা যুলকায়দা যুলহজ্জা দেন মুহাররম দেন রজব মিহাতার মাসর মিহাতার মাসর কি আল্লাহ সুবহানাহু তাআলা হুরমাইত্তরি কুরাবা ফা ওয়া হাতার মাসর নি মাসরতাহুগা ওয়ানি হাঙ্গুরাম কুরুমা সমানা কফা এই কুড়ুতাকা বিং হেদ্দেউনু দুহসুরে ফেরিগে মিহাতার মাসসার আল্লাহ মাই কুরাবাফি হুরমাইত্তরি কুরাবাফি মক্কাগে মুশরিকুম বেস মিহাতার মাসসারান হুরমাইত্তরি কোং হিতা এহেন নামে সেমিউ আদা গতা কি এহেন গতে ইয়ারে মিউ হাঙ্গুরামা কুরামুন দানিকো হুরমাইত্তরি মাহেমিউ ফেরুনি ফেরজ্জা মিউ আদা গতা কি মাসসার লাস কল্লান ফাস কল্লান ফাস কোফে এগে ফাহাং ইন না মাসসারু গেন্নান এনেসা হাঙ্গুরামা নিমুনিমা এ মাসসারু গেন্নান এগোতাম মিমি হাদানি কুরআন কে ওয়াকে সেবা ইননামান নাসি উযিয়াদাতুম ফিল কুফর এই জাহিলিয়া জামানো কে ওয়ারগিনে কুরআ কামে কে এই ইসফাস কুরু মাসসারতা মাসসারতা ইসফাস কুরু কমে কাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরআন মি আয়াতু কা তিয়াবা মি হুনা হাগুরাম কুরআ মি হুনা তিয়াবা মি হাগুরাম কুরআ রে আদি হাদ্দু ফাহানালা নু দাশে এবাহি এমি হুম হাগুরাম নু ফারানিস নু ফারার মি আয়াতু মি কুরআ ইননাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন হাম করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদ্দু ফাহানালা মি হুন দেখে লোবি ওড়ে নু কান্নাওয়ে waqtuluhum haythu thaqiftumuhum adeng mi ayatuga allah mi ayqura wala ta'tadu kebami hum haddu fahanala nudashe mi ge ehem mane be seban tafsir ul merin tafsir kura va ei kebami hum hangurama kura hinduga haddu fahanala nudashe ebahi anghenun na kura kudin gatul nu kura ashe muskulin na ei mana kura va hoti hangurama ga anghenun na muskulin na kura kudin gatul ku wani mana kura va এম এগোতাং এমি হুম আংহিনুন তাক গাতুল কুরআন পড়া কুডা কুদিন তেস গাতুল কুরআন পড়া বি আদ ফানালুং এই এগোতাং হাদ ফানালা নুদাশে এবস মি আয়াতু গে তাফসিরং এই ওয়া কুতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ওয়া লা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফীহ ওয়া ইন কাতালুকুম ফাকুতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন waqtuluhum haythu thaqiftumuhum tiyabamihum amihum qatul quraashe tiyabamihum amihum fenunu tanakum mushrikum wa akhrijuhum min haythu akhrajukum adi amihum tiyabamihum nirali go takannirelaashe ebahi rahum meharmiti bima makka nirale wonu kiha baawar mihum mitibi nirale fi makka muhajirun ebe kalna ki makka nirale wonu mihum amihum was makka mushrikum was tiyabamihum nirali go tannirelaashe wal fitnatu ashaddu min al qatl ফিতনা বেরিকাম ফিতনা কি এই গাতুলু কুরমা বুরাম বেস নুবায় কামে কি ফিতনা কি গাতুলা বুর কাতুলে কি হানু বায় কামে গাতুলা বুরাম বেস নুবায় ফিতনা এই মক্কা গ মুশরিকুন এ উফাদ্দা ফিতনা মিস্তাকুম ফিতনা বেরিকো দীনুম বেরুকো mistakun nang aniya ko dinum ber kurumattaka murtad kurumattaka emi hun nang aniya ko fituna verikam ma bode adi gatulu kuruma bures ama ifadan tanegge fituna ufeddun ei warab bodo faafayen ei mihun mistakun gatulu kuruma bure gatulu aammo hingama burem ves bodo faafayen ei fituna ufeddun tanegge fituna feturun ei algon mun tere warab bodo kamen ei haasiko anhinu mistahunge meduga fituna ufeddu mattaka kiha masakate kuran debo odum ei emme bodo ekkanta fituna ufeddu mattaka hamai fada miya kunu buna wahake mistahun ga tu gos dekkuma misare kan alguna ek misare bank of man mihar mithanga misare kan alguna mi dakka wahakata mithanga mi kiyane alguna milla bahe gasnu emme maaj de basulo mi bayan ko deni muslimun kamad dawa kura bayaka muslimun kamad dawa kura bayakan e muslimun nattaka allah lawafa wa de aslu ei kirti qur'ana rasulullah sallallahu alaihi wasallam sunnai ei timi bayan mita ko deni rahutere ege ba deke ve higoi gotawa mita nu bayai chi kiya ya deni e kuda kudin magufurad dani e kuda kudin magufurad dani e kudin nang ebe nasiya hidde ma am fa nan kiya man ter ko hitumasha ustad un teacher nan nu kiya man ter ko hitumasha mi furta mita ga akhlaqi sifatan mi bayan ko deveni gina den misal ka mitanga nubai chi se misal ka mi bayan korveni mi allah subhanahu wa taala kanda alu ba hur masala tam mi bayan ko deveni misal ka mitanga bayan ko den kuri hadis takki kitab tahara e wesne ge kina mi na hina tahir wan bas deno mis kitab se bara hina tahir no haran ka mi pratam mis kitang erun hina tahir no e ba ereve ba mi hina tahir no mis kita haran kan tang se kuran den ge ba ji ta hina tahir wan bas bune de no bune de skine ge ege ne ta ame gota huri ame kaavini sewa kure kaavini kogenne kaavini kurmuga adabutan e bahari islam dinuga bayan ko devwa kure engin haddu paana la fiya goswi e masala ame evese be ji engin ehin nama sevves miha ku masala nu jasse darin nu bayave eba tv tabbala agen akulaag faasidu veke internet avva degen e chi tabbala agen ehin hama faalu ga fenna manzarta adi e tahiri manzarta fenna nu bay manzarta e kahale evves masala evves ma embe faakum jasse jasse ata nu jasse if this man be fakr kale this must send yes sir e kale masale kunu jasse e hoyo ichchek kiya ti e ti adu e hi anu denwegen mi man be famis masai kuran darin ki ha bodu mobile e gotam mi fituna ufaddani e fituna e ki aslu ba e gatulavura nu baya wegen wa ichchen e holwari ta huga mi deke ni mitana darusan nuwasan nami hu mi wa ha kami dakkan mitana ngamata e gen mitami kiya ichch darusan nuves anna mitanuge mi dekeve vahaken adves ni naha mihun go solvarita hu gaya joli ferta hu gaya mi vahaka dakkani mi eni eveni icheke etanga kiyava den mi eni eveni icheke mitanga mi kiyaden allah ge bas pula rasulullah sallallahu alaihi wasallam bas ege mi dirulunge huri ha kamen ege machun ati binayeva dirulunge evves kamen insana koggenwana mi ge irshada khilafaka ehen nuni ena ge timago pura digen magun ek kibave gen deifa yoti ahiret dwas beenumiya swaruge beenumiya yon hoonuga da narakai miha salaam evan beenumiya mi de changamal kuranje ehnu ni salaamatenne duniyage egotang ulagenne kommiyaga egotam mihun nu dakka waahaka ta fatura mihun ge terege fituna ufadda miha ko heoichchen adu ehiyan nu dinumam masakke kurami hun ei fituna verinnaki ei fituna ufadda mi onaki e mihun mistam ge terege mi gatulu aam hingama vorame se mihun nu ba ekanku e kura kanta maanu baya wegen ve gatulu aamma vore allah e kurabani wal fitnatu ashaddu min al qatl fituna ufeddu miyum ge terege fituna fasada ufeddu ei qatulu kurma vorem vesnu baya wegen wa kameke wala tuqatiluhum inda al masjid al haram hatta yuqatilukum fi ati yabami hum masjid al haram ge karige bamna hanguram nu kurate mushrikunna masjid al haram kariga egota kaise munna hanguram nu kurashe hatta yuqatilukum fihi ayt yabami hunna emihum hanguram farahumaddan emihum tibami hunna masjid al haram ge karing hanguram farafiya erun etanu ge hanguram kurashe mera makkah ki haram etanga hanguram kurma ki mana kan madina ge se haram ge sarahaddu ge terega hanguram kurma ki haram kame hama efada shikara ibisnu kurma shikara kurma ki saran kame gahek kena makki esmana kan mi hurmatteri kurem gen va sarahad hama egota makka ge sebave hurmatteri kurevi gen va sarahadde e tanam mi kiyani haram e hurmatteri kurevi gen va sarahaddam mi kiyani haram me har setangule tan da be funa fennane hunane bodati boduta konkur ko fahama naga liye fonnane haram jaha fennane haram e sarahad bidayatul haram haram fe reisa haram ge sarahad fere hisab ade nihayatul haram haram ge sarahad dunime hisab unnan faala ko bayan ko difa unna madina ge makka ge ma allah subhanahu wa ta'ala wahi ku rabbani wala tuqatiluhum indal masjidil haram masjidil haram ge kari ge tibami han quran quraash emi unna mushrikunna hatta yuqatilukum fihi etanga tibami unna emi hun han quran ko fumad daande den fa in qatalukum faqtuluhum etanga tibami tibami han quran quran faqafiya faqtuluhum ekalange o gan taras kalange kurin ko fahuri huri ha kame fussala devane ei islam alav wa iruge ena kurin ko fahuri huri ha fafe allah fussala devane ei tin kame vani huri ha fafe fussala huri ha fafe ko hevigan da tin kame ngi boy rasulullah sma hadis bon tin kame ve ege zariyan insana mammage madum bi he fada huri ha fafe fo hevi emme frotama kama ki ko ba al islam yajubbu ma kana qablahu islam hum kafaru kamuga hura islamun islam bima ina kofuru huriha faafen yedi ina tawahiru wi ekkon e kuri kitamme bodu kitamme bodu faafa ekko fotas e denne hisam yedi ina tawahiru wi ama mamma ke banu wi hefa maasum ina e bagut islam yi den miyoti al hijrat tajubbu ma kana qablaha hijra kurun makkah madina hijra kurun ei kuri ga kuri fa huriha faafa fu hevi gendan kamek den al hajjul mabrur yajubbu ma kana qablahu hajj mabrur wajja ayas kuriya kurayfa huri huriha fa fa fuhinda mabrur hajj mabrur hajj ki sunnata ek gota barabar allah angwa fa gota kuray hajj ikhlas tarika ma kom yakas allah wa hi kurawani emi hon quran huttala ti ba mengi dawat qabul ko fiya tanare allah fa fu sawa o gawan taras kala ke erun kurin kurayfa huri huriha fa fa fuhinda ne فقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين فقاتلوهم بامهنات يبامهم حقرام قرامون جندار حتى لا تكون فتنة هرها فتنة أبند هرها فتنة نتيجة ومدان ويكون الدين لله بمتيك هميكان دين الله غند إبهي إسلام دين ekko bimati ge fetor jamad dan den jihad kuram ge dar islam din nun ehen dinakam mi bimmacha ku no vevene allah ge bime bimaki allah ge din fiya ehen dinamita o egen nu ane ehma allah din hama allah khalis wande jihad kurashe fa in intahau den eba mi huttala fiya jihad mi buni hangurama huttala ke eba mi ge dawat qabul ko islam din qabul ko fiya fala udwana illa zalimin den evs kahala aniyaver kam evs kahala talaya kolam nge ba mengu macchaka evs kahala gatule ne tebi nge macch hamaykani aniya veru mi hak fiya ege fahum ves islam din qabul kuruma fahugas nubave nu lafae murtaddu ejjemiha ei adi hem hen kame ke ei den e ne kurave ne hangurama ehen namas emi hun islam te ba mengu dawata qabul kuruma fahu e ba mengu macchang evs kahala har har kame ne te ei emi hun ge teren aniya veru ejje mi hun fiya vae emihun islam wa fahugas din du kam murtad wajja gatul quraash ash-shahrul haram bish-shahril haram wal hurumatu qisas faman i'tada alaykum fa'tadu alayhi bimithli ma i'tada alaykum wattaqullaha wa'lamu anna allaha ma'al muttaqin hurumat terivegen wa allah wa ikraman hurumat terivegen wa massaruge badaluge hurumat terivegen wa massare ege maanai ki ebami hun mushrikun hurumat terwegen wa masaru gaves ti ebami hunna hangurama fatta fiya ti ebami hun ves hangurama kurash isve namanama hurumat terwegen wa masaru ga ti ebami hun hangurama kurash isve wal hurumatu qisas adi hurumat terwegen wa masaru tavswani qisas ge gotu gae ebahi hurumat terwegen wa masaru ge badalu ge hurumat terwegen wa masare badalu ای قصاص میکنه بدلی هما امی هم حرمت تری بگم و مسترو گتی بامی هم هنگرام کفیا هم حرمت تری بگم و مسترو گتی بامی هم بس هنگرام کراره فمن اعتدا علیکم تی بامی هم گمچه ani aver vegen fi mi hada nare fa atadu alayhi bi misli ma atada alaykum tiba mi hunga macha e ani aver vi fadain tiba mi hunga se nan e ge badal deshe e ani aver vi gota kam fe kanda ala fiya kam fe kanda ala je ne fate kanda enu leve ne fe kanda ala fiya ne fe date du vale fi hama e de du vale je ne na ge es em e gota tiba mi hunna e mi hun gellum e di fiya hama e gellum a effada gellum tiba mi hunde ashe ei badali fun qisas واتقوا الله واعلموا ان الله مع المتقين اتبعهم الله بروت واش تقوى واش اج دنار يمكرون الله وديم وني تقوى ورنا اكوغي ادم يها حساب ما ادم ار يدن باقي ويبا سوال ما به فلو سوال سوال قران دي আমিহার এই জিহাদকি এই কিফায়াতুকে ফরদে কিফায়াতুকে ফরদেন এই তিন হালতেগ মেনুই জিহাদ আইনিয়া ফরদ কানওয়ান তিন হালতেগ মেনুই তিন হালতুকে জিহাদ আইনিয়া ফরদ কানওয়ান ফরতম হালতকি এই ইমাম মিহা আঙ্গাফিয়া ইমাম মিহা ইংগি জিহাদান নিকুন্না রাজ্যকে হুরিহা ফিরহিনু মিসালে আঙ্গাফিয়া রাজ্যকে হুরিহা ফিরহিনু গমাচ্চে এ জিহাদ ওয়াজিব আইন ফরদ আইনা কাবি আইনিয়া ফরদ দেবন হালতকি কাফারুন ইসলামী গাওমে ওয়াশালাফিয়া এ গাওমুগ তিবি হুরিহা ফরদুঙ্গে মাচ্চা জিহাদ ফরদ আইনা কাবি তিমন হালতকি হাঙ্গুরামাগে ময়দানুগে এ হাঙ্গুরামাগে ময়দানান নিকুমে তিবি হুরিহা মিহুঙ্গে মাচ্চাং জিহাদ কুরুম ফরদ আইনেন এই এ হাঙ্গুরামাই মুনাম্বরালাগে নওয়ানা মুনাম্বরালাফি ইমমে বডতি ফাফাতাউগে তেরে ফাফাইন এই এই কুরআনুগে সেবই অনেক হাদিস গেস এমে বড়তি হাইফা ফাগে তরেগে এবাই আল ফিরার ইয়াম যাহফ ইহা গুরামা গে বকতু ফিলুম দেন মিহার মিসাল কে ইসলামী গোমে গ হা গুরামা কুরে বেন্যা এহেন ইসলামী গোমা কুম মিহা কু দিউমা কি এই মাসালেন নু এ জিহাদ গ বাহির বেবেন একম কো এনা গে মচ্চে কে ফরদ আইনেন নু এই কি ফরদ আইনেন নু এই কি এ গাওমে গ রাইয়াতুন না ফরদ আইনেন এই এ কাওম গ রাইয়াতুন না ফরদ আইনেন নু এই কি মুস্তাহাব কামেন এনা দন্যা দা বিবেনু রাঙালু কামেন এই হাঙ্গুরামাকে বেয়াবারি হুম দেন মিহার হাঙ্গুরামে সর্বনাম বেলেন জিহে হাঙ্গুরামা কি সারই হাঙ্গুরামে তো সারই হাঙ্গুরামে জিহাদ কিয়ে এনু হাঙ্গুরামাকে জিহাদ এনু কিয়ে দেন মিয়র ফুলা মাউদু এমি সারাক এগেন সওয়াল ফেদেন বেয়ার সওয়াল মেনি তানে কে কুরা হাঙ্গুরামে সারই হাঙ্গুরামে তো নুনি নুন তো আমি আর মায়ামে ফাইন মায়ামে ফাইন নাকি কম্বাইট তোস পারঞ্জি মায়ামে ফাইন নাকি কম্বাইট তোস পারঞ্জি ইসলাম দিন নফরতের কুরা মায়ামে ফাইন কি নাই ইসলাম দিন মালামাই কো ফুরসার কো ইসলাম দিন নফরতের কুরা মায়ামে ফাইন কি নাই এ কে তরে মিহুননি এ মায়ামে ফাইন গে দারিং গে তরে এক কুজ্জে মিসাল কা দিন লোবি কুরা দিন টক দিন হোদ মট টকা মাসে কুরা এ ননু জি নে মিহুগে তে কি বাই মা মানে হুদ্দান নাগা কে গুত কবস এ ননু জি নে এমি এমি হুন কান বেসে গেন জিহাদ গোর মাহিকমা শহীদ গে মম্মা এক বেজিয়া হুরি মাহিকমা এ বেসে চনে গে ভাই এমি এমি এমি হুন গউদ না কানু জিহে এহেন নামাজ মা মে ফাইন গে হুরি এন ইখানি কাম গওয়ান্যা এন নুদি উন রাঙালি এ মা মে ফাইন হে কোন ইদম টাকা হুরুন নাসে এ হাদিস লাহ হে তোস মা সাহি করুন আদি মে নকাব এত কল ফোর কো দিন মা টাকা না হুরুন এই এনা ওই কথা কি এই হামাই কানি একু জাহুরি কাম গওয়ান মা মা মে ফাইন গে এন মিসাকে দারিম বাউরে বাতিবি এহেন বেজ্জা না কাকার নু জেহেন হুদ্দায় ইতিদালুক গোসা আ ইতিদালুগে হে ইতিদালুগা এ হালাতুম ফরঞ্জি আ আল্লাহ পর কিয়া ফা আন্নে গিয়াস মাসসাইন আল্লাহ কে ইলু আলাইহি নে গিয়াস এটা কোনে মাসসালে আ এটা কোনে মাসসালে ਯਾਰ ਤੁੰਬੁਲੀ ਬੇਲਮੁਗ ਦੇਮੀ ਹੁੰਨਾ ਮੀਹਾ ਕੀ ਫਾਸਿਗੇ ਐ ਇਲਮਰਿਨ ਇਤਿਫਾਕ ਵਾ ਮਸਲੇਂ ਐ ਬੈਂ ਇਲਮਰਿਨ ਵਿਦਾਲ ਵਾ ਗਤ ਕੇ ਨਾਗੇ ਹਕੀ ਬਸ ਵਸ ਗਬੂਲ ਨੂ ਕੁਰਵੇਨ ਇਮਾਮ ਦੇਂ ਇਮਾਮ ਕਮਕਾ ਨੀ ਗਿਨਾ ਗਾਉ ਮਤਹੁ ਕੇ ਇਸ ਵਸ ਨੂ ਕੁਰਾਨ ਤੁੰਬੁਲੀ ਨਹੀਂ ਮੀਹਾ ਅਦੀ ਮਿਸਾਲ ਕਾ ਪਾਕਿਸਤਾਨ ਫਤ ਗਾਉ ਮਤਹੁ ਕੇ ਤੁੰਬੁਲੀ ਬੈਲੈਂ ਹੁਰੀ ਮੀਹੇ ਕਮਕ ਇਹ ਨਾ ਕੀ ਦਨ ਨਾ ਵਸ ਮੀਹੇ ਗੁਰਵਾਂ ਮੇ ਸਿੱਤ ਦਸੇ ਕਮਕ ਨਾਰਾਨ ਹੈ ਇਮਾਮ ਖੁਦ ਇਹ ਨਾ ਵਸ ਨਾਰਾਨ ਇਤਨ ਤਾਂ ਦੇਂ ਗੋਮੇ ਗੋਤੇ ਵੀ ਅਗਰ ਸੇਨਾ ਕੀ ਫਾਸੀਗੇ ਸਾਬਾ ਕੀ ਹਰਾਮ ਕਮੇ ਗੇਨਾ ਦੇਮੀ ਹੁਰੀ ਹਰਾਮ ਕਮੇ ਗੇ ਦੇਮੀ ਹੁਰੀ ਜੇਨਾ ਕੀ ਫਾਸੀਗੇ ਦੇਂ ਇਹਨਾਂ ਕੀ ਨਮਾਜ਼ ਦੇਂ ਇਸਬਾਲ ਕਰੂੰ ਇਸਬਾਲ ਕਰੂੰ ਮੁਕੇ ਸੇ ਕਮੇ ਗੇ ਦੇਮੀ ਹੁਰੀ ਜਾਈ ਹਮ ਫਾਸੀਗੇ ਸਾਬਾ ਕੀ ਐਵਸ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਹਰਾਮ ਕਰਵਾ ਫਾ ਕਮੇ ਇਸਬਾਲ ਕਰੂੰ ਮਿਕੇ ਨੀ ਤਾਬੀ ਕਰਨ ਤੀਰੀਆ ਇਜ਼ਾਰ ਦੂ ਕਰ ਲੂੰਗੇ ਇਨੋ ਤਾ ਫਟ ਲੂਨ ਕਿਰ ਕਰੂੰ ਤਾਬੀ ਕਰਨ ਤੀਰੀਆ ਐਵਸ ਫਿਸ ਕੇ ਫਾਸੀ ਕੋ ਕਮੇ ਕਮਾ ਕੀ ਦੇਂ ਐਵੀ ਹੁੰਗੇ ਨਮਾਜ਼ ਸੁਹਾਨ ਸੁਹਾਵਾਨੇ ਕਿ ਦੇਂਗੇ ਯਾਲ ਗੋਣ ਮੈਂ ਨਿੰਮਾਨ ਮਸੇਨ ਅੱਲਾਹ ਸੁਭਾਨ ਤਾਲੇ ਕਾ ਨਿੰਮਾਵਾਨ ਇਹ ਕਿ ਇਹ ਹਦੀਸ ਫੁਲ ਇਹ ਬੈਂ ਹਦੀਸ ਫੁਲ ਦੋਈਫ ਹਦੀਸ ਫੁਲ ਸੁਹਾ ਵੇਜਿਆ ਕਾ ਇਹ ਫਤ ਮਿਹ ਕੇ ਨਮਾਜ਼ ਸੁਹਾ ਨਵਾਨ ਇਹ ਹਦੀਸ ਫੁਲ ਗਾ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਤਿੰ ਫਹਰ ਕੁ ਮਿਹ ਕੰ ਅਮਰ ਕੁਰਵਾਨੀ ਇਹ ਨਮਾਜ਼ ਕੋ ਕਿ ਹਮ ਅੰਨੇ ਰੰ ਹਦੀਸ ਫੁਲ ਕੁਰਵਾਨੀ ਇਰਜਿ ਫਸਲਿ ਫ ਇਨਕ ਲਮ ਤਸਲਿ ਬਸ ਫਰਾਰ ਨ ਕ ਨਮਾਜ਼ ਕੁਰਾਰ ਹੈ ਕਲੇ ਕ ਨਮਾਜ਼ ਕਮ ਕੁਨ ਦੇ ਤਿੰ ਫਹਰ ਕੋ ਤੈ ਕਲੀਫਾਨ ਦੇ ਨਵੀਮਾ ਅਰੇ ਗੋ ਨੇ ਸਹਾਬੇ ਕਲਕ ਮਿ ਦੰਨਾ ਨੇ ਅੱਲਾਹ ਰਸੂਲਾ ਕਲੀਫਾਨ ਤਿੰ ਫਹਰ ਇਹ ਨੰ ਅਮਰ ਕੁਰਵਾ ਫੀ ਮੇ ਨਮਾਜ਼ ਅਲੁਂ ਕੁਰਮਾ ਇਹ ਕਮ ਕੋ ਇਹ ਸਬਬੇ ਬਿਆ ਨੂ ਕੋ ਦੇ ਬੈ ਕੋ ਬੈ ਸਬਬ ਕਿ ਦੇ ਨਵੀ ਇਨਹੁ ਕਾਨ ਯਸਲੀ ਵਹੁ ਮੁਸਬਿਲੁਨ ਇਜ਼ਾਰਹੁ ਇਹ ਨਮਾਜ਼ ਕੁਰੀ ਇਹ ਤਮੀ ਕਰਨ ਤੇ ਜੇ ਇਜ਼ਾਰ ਤਿਰ ਕੋ ਗੰ ਵਾ ਹਾਲ ਗੈ ਫ ਇਨ ਅੱਲਾਹ ਲਾ ਯਕਬਲੁ ਸਲਾਤ ਰਜੁਲਿਨ ਮੁਸਬਿਲਿਨ ਹਮ ਕਰੂੰ ਅੱਲਾਹ ਸੁਭਾਨ ਵ ਤਾਲਾ ਇਜ਼ਾਰ ਤਮੀ ਕਰਨ ਤੇ ਜੇ ਤਿਰ ਕੋ ਫਾ ਵਾ ਮੀਹਾ ਗ ਨਮਾਜ਼ ਗਬੂਲ ਨੂ ਕੁਰਵਾਨ ਕੋਮਿਆਕਸ ਮਿ ਹਦੀਸ ਫੁਲਾ ਕੀ ਮੁਨਕਰ ਹਦੀਸੇ ਨੋ ਮੌਦੂ ਹਦੀਸੇ ਨੋ ਹਮੇ ਕੇ ਲੋਈਫ ਹਦੀਸੇ ਇਹ ਲੋਈਫ ਹਦੀਸ ਫਹਰਗ ਦਾ ਸਹਾਬੂ ਇੱਕ ਅਸ਼ੀ ਗੇ ਵੇ ਇਹ ਲੋਈਫ ਮੇ ਕਨੀ ਮਿਸਾਲ ਕਰ ਰਾਵੀ ਇੱਕ ਗੇ ਹਿਫਜ਼ੂ ਗੇ ਮਸਤਲੇਂ ਉਲੇ ਨੀ ਮਿਸਾਲ ਰਾਵੀ ਇੱਕ ਗੇ ਦੇ ਫਹਰਕ ਤਿੰ ਫਹਰਕ ਰਾਵੀ ਗੇ ਕਿਬਾਂ ਬੈਨ ਲਖਤ ਤਹੁ ਗੜਬੜ ਉਲੇ ਕਮ ਸਾਬਿਤ ਹੋ ਫਹੁ ਰਜੀਆ ਇਹ ਰਾਵੀ ਗੇ ਹਦ ਰਾਵੀ ਸਨਦੁ ਕੇ ਤੇਰੇ ਵਦੇ ਜੇ ਕੈ ਹਦੀਸੇ ਕਬੂਲ ਨੁ ਕਰੇ ਮੇਰ ਮੌਦੂ ਹਦੀਸ ਕਿ ਰਾਵਿੰਗੇ ਤੇਰੇ ਖਜ਼ਾਬ ਕੁਵਤ ਬਗੁ ਹਦਾਨੀ ਕੁਵਤ ਜੇ ਮੌਦੂ ਹਦੀਸ ਇਹ ਨਮੇਸ ਦੋਈਫ ਬੈਂ ਹਦੀਸ ਇਹ ਬਹੁਰੀ ਸੁਹਾਵੇ ਫਾਵੇਸ ਐ ਇਹ ਫਦਾ ਮਿਸਾਲ ਕਨ ਹਾ ਬੋਡ ਇਲਮ ਰੀ ਯੰਮੀ ਇਤਨ ਵਦੇ ਫਮੀ ਨੇ ਕਮਾ ਕੋ ਹਿਫਜ਼ ਤੰਕੋਲ ਬਾਲਿਕਾਰ ਹਿਤ ਦਸ ਕਰੂੰਗੇ ਬਾਰ ਤੰਕੋਲ ਬਾਲਿਕਾਰ ਹੀ ਉਮਗੇ ਸਬਬ ਮੀਨ ਹਦੀਸ ਦੋਈਫ ਹੋਏ ਫਾ ਹਦੀਸ ਦੋਈਫ ਮਿਸਾਲ ਕ ਇਮਾਮ ਅਬੂ ਹਨੀਫਾ ਇਮਾਮ ਅਬੂ ਹਨੀਫਾ ਕੀ ਬੋਡ ਇਮਾਮ ਐ ਮੁਲੀ ਉਮਮੈਂ ਇਮਾਮ ਕੰ ਗਬੂਲ ਕੋ ਫੋਰ ਇਮਾਮ ਇਹਨਮਸ ਇਮਾਮ ਅਬੂ ਹਨੀਫਾ ਹਦੀਸ ਕੇ ਸਨਦ ਇਬਹੀ ਰਾਵੀ ਕੇ ਸਿਲਸਿਲਾ ਇਤਨ ਇਮਾਮ ਅਬੂ ਹਨੀਫਾ ਵਦੇ ਇੰਦਜੀਆ ਇਹ ਹਦੀਸ ਉਸ ਲੋਇਫ ਨੇ ਮੀ ਮਸਲ ਤਾਂ ਕਿੰਨੇ ਕੇ ਨਦੀ ਮਾਰਾ ਕਲਕ ਬੇ ਫੋਨਾ ਕਾ ਮੀ ਮੀ ਕੁੜਾ ਕੁੜਾ ਕੋ ਮੀ ਬਿਆਨ ਕੋ ਲੈ ਮਸਲੇ ਕੀ ਮੀ ਮੀ ਤੰ ਕੋ ਲੋ ਮੀ ਇਹ ਹਦੀਸ ਫੁਲ ਸਹਹ ਕਮ ਗ ਵੀ ਨਮਾ ਇਸ ਪਾਲ ਕੋ ਗੇ ਨਮਾਜ਼ ਕੁਰਾ ਮੀ ਹਿੱਕ ਨਮਾਜ਼ ਗਬੂਲ ਨੁ ਕੁਰਾ ਹੁਨਿਸ ਵਰ ਨੁ ਰੱਕਾ ਤੇ ਮਸਲੇ ਮਸਲੇ ਕੀ ਅਲਗੋਨ ਮੈਂ ਨੁ ਬੁਨਾਂ ਇਵ ਸਾਲੇ ਗੇ ane tamikarin tirin izar tur ko fohre miha ke namaz allah qabul nu qurwa namaz uni batil wane ke ek got ka ves nu bunam ekam bir bod masale eng ei mi hadis ful sahha vi nama bum ves kari gen ve vejje kai fada mi hege ves namaz allah qabul nu qurwa nu rakkat ni masale var bod ei amur qurwa ve hoti aneka ekamek ge macha e amalu ge macha ugubai bayan kod de ve afwan eti bodati faafata hoteren faafai bodati faaf bodati faafai ge taara filmen kurawani kine bodati faafai ki tauba ge zariyan e fuheve bodati faafai mi namaz ko genne istighfar ko genne nu fuheve bodati faafa fuheve ni tauba ge e faafai tauba ge bodati faafai ge taara filmen kurawani ei duniye ge kamek ge macchan haddu kandali gen wa komme faafai ke nuwata aakhiratu ge e faafai ge macha ವಾಯಿದೆನ್ ಆಸ್ವಾವಾ ಕೊಮ್ಮೆ ಫಾಫೈಕೆ ಎಮ ಮಿ ಫಾಫೈಗೆ ಮಚ್ಚಂಗೆ ಬಹುರ ಆಖರತ್ತಗೆ ವಾಯಿದು ಆಸ್ವಾ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಕೊನ ಬುಖಾರಿಗೆ ರಿವಾಯತೆಗೆ ಅನೆ ಸಹ್ಹ ಉಮಾದೇತರೆಗೆ ವಶಕ್ಕೆ ವಸ್ನೈ ಬುಖಾರಿಗೆ ರಿವಾಯಿಗೆ ಆಸ್ವಾವಾ ರಿವಾಯತೆಗೆ ಮಿವನಿ ಮಾ ಅಸ್ಫಲ ಮಿನಲ್ ಕಅಬೈನ್ ಮಿನಲ್ ಇಜಾರ್ ಫಿನ್ನಾರ್ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಕೊರ್ವಾನಿ ಇಜಾರುಂ ತಂಬಿಕಹಿನ್ ತಿರಿಯದ್ದಾ ವನಿ ನರಕಾಗೈ ನರಕಾಗೈ ಬಾ ಇನ್ಸಾನಾಗೆ ಬಾ ಹುರಿ ನರಕಾಗೈ ಫಾ ನರಕಾಗೈ ਤੇ ਮੀਹ ਕੋ ਜੋ ਕਿ ਜਹ ਫਨ ਸਾਕ ਫੈਨ ਰਕਾ ਹੈ ਗੇ ਇਹਨ ਹਰ ਗੰਡੋ ਗੇ ਹਿੰ ਬੈਂ ਹਿੰ ਤਨਕ ਇਹ ਨੈ ਨੋ ਨਹੀਂ ਨਰਕਾ ਗੇ ਮੇ ਲੁਈ ਅਜ਼ਾਬ ਗੋ ਸਤੀ ਫਾਇ ਅਲਫਾਨ ਗੇ ਫੈਵਾਨ ਨੇ ਰੋਏ ਨਵਾ ਇਹ ਨਰਕਾ ਗੇ ਮੇ ਲੁਈ ਅਜ਼ਾਬ ਇਹ ਅਬੂ ਤਾਲਿਬ ਗਿਆਮਿਤ ਦੋ ਹੋਗਾ ਅਬੂ ਤਾਲਿਬ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਬੋੜ ਬੇ ਬੇ ਫੁਲ ਅਬੂ ਤਾਲਿਬ ਹੁਰੀ ਅਜ਼ਾਬ ਇਹ ਨਰਕਾ এই আলিফানুকে ফায়াবান একালি ফানাং হামাইকান লা আযাব আল্লাহ লুই কো দেবি আলিফানকে মুশরিকে মুশরিক আহারে বাডাগে মতি শিরকু গে মাতিগা একালি ফানাং আল্লাহ আযাব লুই কো দেবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতুম হামাইকানি হুদ্দা দেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দহগা বড় বেবেগে আযাব লুই কো দেবু মং এদি শাফাআত তেরিবাশ বাডাগে নাওয়াশ এগত নরকায় নেরি স্বর্গে বেদ্দমগে শাফাআতুকে হুদ্দা এন্নু লিবে এই আবু তালিব এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কামুকে ফেরুনু দুবাস বারুগা আবু তালিব কালিফানা এহি তেরি ওয়াডাগাত ওই হাবে ফুনু সিং এগি ওয়াডাগা না সিরাতুগা কালিফানা কালিফানা বেদেবি এহি তেরি কাং আবু তালিব কে ফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেদেবি ইহসান তেরি কাং এহি তেরি কাং ওই হাবে ফুনু সিং ওয়াডাগা না এহি তেরি কাং মাট্টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব লুই কো দেবানি কিয়ামত দহ নরকাগে এমমে লুই আযাব লুই বেনি আবু তালিব এই নরকাগে ফায়ওয়ানে এ ফায়ওয়ানুগে সাবাবুন সিকুন্ডি হুননানে আবু দুয়েস কেকি কেকি আদি এ ফায়ওয়ানুগে হুননা মিহা হিতা তাসাউর কুরআন মিয়াবরে বড পাফ আযাব নরকে কোনওয়ানে দেন আদি এমমে গাদাফাদা আযাব লুই বেমি হুগা হালাবি কোবা এমমে কমমে এবায় ওতি নরকাগে দেন ওতি আনে মাসসালা বড়াদের কামুগে গতুন তির কফি এগিনা মিহন তির কুরানি বড়ার কাম আদি হাদিস লগে এবা ইয়াকা ওয়া ইসবাল আল ইজারি ফা ইন্নাহা মিনাল মাখিলা সাহাবিয়া কা রাসূলুল্লাহ হাদিস লগে কুরানি থাম্বিকারিন তিরিয়ং ইজার তির কুরমুন তিবা রাক্কা তির ওয়াশে এহনি হাম কাররুং গে কাং কুরমাকি এই কিবরুয়ারি কামুগে তেরেম ওয়া কামেকে এখান কুরমাকি হদু কিবরুয়ারি কামুগে তেরেম ওয়া কামেকে এবা গিনা মিহু কাং কুরানি কিবরুয়ারি কাম গিনা মিহু কাং কুরানি কিবরুয়ারি কাম দেম বডাগ কামুগে সিফায়া একুগা মিকাং কফিয়া আদি আযাব মা বারুগাদা এই ইয়ামে দ আল্লাহ ভাই রাসূল হাদিস লা ইয়ানজুর ইলা মান জাররা সাওবাহু কিয়লা মিস বুখারী রিওয়ায়াত সহিহ বুখারী হাদিস ফুল কুরআনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামে দ গো রাহমাতু কে বেল্লে মকু নুবাল্লানে বডাগ কামুগে গতুং ইজার তাবিকারিন তিরিয়া তিরকুরা মিহায় রাহমাতু কে বেল্লে মকু নুবাল্লান এমিহাক রহমতু কে বেল্লে মু রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবল্লা ফিয়া দেন এমিহাক সুবর কে নদান কা কাশওয়ার এই সুবর কে বদবেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমিহাক রহমতু কে বেল্লে উম বেল্লে বিহিমা এহন নুনে এবদস মে কা সুবর কে নমা দেবেন এমন বড় মাসালে মাসালে কি কমিয়া কা এ ফাফা গে মাতি দেমি হুরমা কি এই আবদুস ফাফা গে মাতি দেমি হুরুম তোমলি বেলমা ইজার তান্তিকারিন তিরিয়া তিরি কুরমা মি দেকান তাহু মাতি দেমি হুননা মি হাকি এই হেঁদুনু এনা হেলি সুরে আনেদ্দ হেঁদুনু নিদম বান্দেং এনা ফাফেগ ফাফেগ মাতি দেমি হুন্না মিয়ং এনা কি দেন ফাফেগ মাতি দেমি হুন্না মিয়ং গা হালা কি কবা কমমে মিয়া কোসে বা বাই বাগত গে হেও কান্তাস পুরে ফাফাইং একি বারে সে বা বাই বাগত এনা মে সেনা কি ফাফেগ মাতি দেমি হুন্না মিয়ে কমগে ইলমের বায়ান করবা মানে তুমুলি বেলমুগা দেমি হুন্না মিহা আদি ইজার তামি কারিন তিরিয়া তিরি পুরমুগা দেমি হুন্না মিহা কি ফাফেগ মাতিগা দেমি হুন্না মিহে কে আল্লাহু আলাইহি আউ বকুরগে ফানুগে মাসতানে মিহুম মিন আগানি মাসসালেকা এতাং কোল তিয়া বামি হুম বিসনালে আউ বকুর ফানু মি হাদিস ফুল তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান কদ্দে বিমা হাদ জান্নামানি এ আল্লাহর রাসূলায়ে তিমান কাদেগে ফান ওয়ারাব্বড সামালুয়ে নুহুরে জিয়া এবা তিরিবে ওয়ারাব্বড সামালুয়ে নেতে জিয়া এবা তিরিবে দেন হাদিস ফুলম কালেগে ফান এ বড়ায়রি মি হুঙ্গে তেরেন নুয়ে এ মি হুঙ্গে তেরেন কালে ফান ওয়াডানু গন্নাওয়ে এহেন হাদিস ফুল কোরে তেন মিতাঙ্গ আলগোন বিস্তাম বি এবর মা কুদিকান তত্তা হুগা আউ বকুর গে ফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসফুল তাবায়ে ওয়াডা গন্নামার মি কামুগা তাবানু ওয়া হুননানে বায়ে এ কামুগা ওয়াইদ ইব্বা ওয়াসি দন্নমনি ওয়ার ফারওয়াতের নু জা ফারওয়াতের নু ওয়া হুননানে হেজ্জে আউ বকুর গে ফান সুবহান ওফে দেমি আউ বকুর গে ফান এ কামা সামাল নু ওয়া হুননানে হেজ্জে সুবহানাক তেন বাইফার ইনসানের গে হাইসিয়াতুন হান্দানে তোমাকে এই হেন কামেন আছে হাঁদা নেতম কি হেঁকামে হাঁদা নোয়েগেন এই একাই ফান মিতাং ইন্না গতুম কামা ইলমের মিদাল বানি একাই ফান হুকটা মাতি ইন্না গতুম তিরিবানি উনু গাঁডু মাতি মিয়ার মি সাগা বাই মেও ফাটুর মাতি ফ্যাকুর ওলা ফুটাকাস বাই মেহ বা তিরিবে বাই ফার মি উনু গাঁডু মাতি মিহ কাসায় লাগেন গোস এক এ ফাদা হাইসিয়া তাকুম একাই ফান বান্ডফুড় হুন্না গোতাকুম তিরিবানি তিরিবা গোতে একাই ফান হিল্লা আলবানি এ তিরিবা তিরিবুম এই একাই ফান মিদাল মাতি মান একাই ফান ওয়ারা ফারওয়াতের নুরজা বাই ফার তিরিবে বাই ফার তামি কানে তিরিয়াতে দেন এহেন বে রাসূলুল্লাহ হাদিস ফুল কালিফানি মিহ গতেন বাডানু গন্না এ বড়া রে গতেরে এই এ কালিয়ে গফানু হি পুলা হুরিয়াচিং এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতিং ওতি গ্যারান্টি দে বাফা আবু হুরা আবু বকর গফানু এ দেন কালিফানু কে হি তাহির কামা ইখলাস তির কামা ওতি মাতিং দে বাফা ওড দেন আল্লাহ গ রাসূল কি কে বিদালওয়ানি কালিফানা বেহে গতো সিদ্দিক গ নামু গ লাগাবু আল্লাহ দে বাফা ওতি আবু বকর গফানা আদি গিয়ামে দহগা স্বর্গে আদর কোলু গতেন হুরিহা দর কোলে এ দেন আবু বকর গফানা মি দর কোলম বান্নানে নামায় ifada bekalen e rasulullah hadis korawani awwakuru ge faanu ge iman kan ekkola lafa anekkola muli ummatu ge emmen ge iman kan lias awwakuru kola barwane ifada bekalen e aisha tu faan dannani allah rasulullah ni uduge taritan ha gina sawab libe mi haku kale ge faan ge ummatu ge ve heje den nei umaru ge faan den aisha tu faan barad dera vejje bappa ge nan polo mugen nevima den dannani bappa ge heukan kiya avran he dannani aisha e kale kambule ge bappa timan kade ge faana ayoga sawr farbada ge hoola ge oy tinde ge tren emme reeg ge sawab sallallahu alaihi tarta kabur ginen de e fada be kale ge e amali fulo alogan men minagani e hujjata kan nagay mun awwa kuru ge faana gese ne e kade faana ge amali fulo ka alogan men gi yasis kuran hiyo waane ta hiyo wes nu waane ehin kam wes kuray alo kuru kuri fada kine quran e fada iman tere be kale ge awwa kuru ge faano kuri eves kam alogan men tere mi hak kuray ve ta ba dini haisiyat nu kuray ve ten hama etan kolmi na gani ei hama tiri kuram ve gai mu baeng ei a mi haru adi te ichi ini tang e faru bayan mes kore jara nu rakka tere masalen ei emi huna namadu hukum enge kamu ga wanama demi hun ke kaven ge sohhenwa emi hunna namadu ga hukum engen engge halu ga demi hunna sege namadu ala fiya kafar wa ka firmi hange firmi ha namadu nu kon hurajia e engge halu ga namadu ola maki kufur ek engge halu ga ena namadu nu kon hur ami mi ha barabar namadu kon nya demi hun ka anje so hai no ami ga kan udda ge nu ana firmi ha kare di me ang hem mi e a e ras ka mi so hawan e firmi ha namadu kur ami mi ha den utna se den islah kurun ei firihinun nang islami firihinun nang hudda nasara anghina ka kaan kurum yahudi anghina ka kaan kurum hudda e hai siya kum ei saudi arabia ka fatwa ai e hukum enge halu ga den ne enge nya den wallahu alam en nas e hedi islam panje subhanaka allah wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik